وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون তাহারা বলিল হে মূসা সেখানে এক দুর্দান্ত সম্প্রদায় রহিয়াছে এবং তাহারা সেই স্থান হইতে বাহিরে না হওয়া পর্যন্ত আমরা কখনোই সেখানে কিছুতেই প্রবেশ করিব না তাহারা সেই স্থান হইতে বাহির হইয়া গেলেই আমরা প্রবেশ করিব قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين جهارا بھائی کرتے چلو তাহাদের মধ্যে দুইজন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছিলেন তাহারা বলিল তোমরা তাহাদের মোকাবিলা করিয়া দ্বার দিয়া প্রবেশ কর প্রবেশ করিলেই তোমরা জয়ী হইবে এবং তোমরা মুমিন হইলে আল্লাহর উপরেই নির্ভর কর قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون تهارا بوليلو هي موسى تهارا جاتو دين شكنة ثاكي بي تاتو دين أمرا شكنة پروبش كوري بوينا সুতরাং তুমি আর তোমার প্রতিপালক যাও এবং যুদ্ধ করো আমরা এখানেই বসিয়া থাকিব قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين সে বলিল হে আমার প্রতিপালক আমার ও আমার ভ্রাতা ব্যতীত অপর কাহার উপর আমার আধিপত্য নাই সুতরাং তুমি আমাদের ও সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সলা করিয়া দাও قال فإنها محرمة عليهم أربعين سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين আল্লাহ বলিলেন তবে ইহা চল্লিশ বৎসর তাহাদের জন্য নিষিদ্ধ রহিল তাহারা পৃথিবীতে উদ্ভ্রান্ত হইয়া ঘুরিয়া বেড়াইবে সুতরাং তুমি সত্যত্যাগী সম্প্রদায়ের জন্য দুঃখ করিও না واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين আদমের দুই পুত্রের বৃত্তান্ত তুমি তাহাদেরকে যথাযথভাবে শোনাও যখন তারা উভয়ে কুরবানি করিয়াছিল তখন একজনের কুরবানি কবুল হইল এবং অন্যজনের কবুল হইল না সে বলিল আমি তোমাকে হত্যা করিবই অপরজন বলিল অবশ্যই আল্লাহ মুত্তাকীদের কুরবানি কবুল করেন لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين আমাকে হত্যা করার জন্য তুমি হাত তুলিলো তোমাকে হত্যা করার জন্য আমি হাত তুলিব না আমি তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহকে ভয় করি أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো এবং দোজখবাসী হও ইহাই আমি চাই এবং ইহা জালিমদের কর্মফল فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين অতঃপর তাহার চিত্ত ভাতৃহত্যায় তাহাকে উত্তেজিত করিল ফলে সে তাহাকে হত্যা করিল